সম্মানিত মুরব্বী আলে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে সালাতুল আসরের পর থেকে শুরু করে পর্যন্ত অনেক সম্মানিত উলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে এ পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমার পরে ইনশাআল্লাহ আমাদের সকলের পরিচিত এবং সকলে যার আলোচনা শোনার জন্য অপেক্ষমান আছি ডক্টর শেখ আহমদুল্লাহ নিসারী হাফেজাহুল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে পেশ করবেন ইনশাআল্লাহ। তার আগে আমি অল্প সময়ে আপনাদের সামনে সামান্য কিছু কথাবার্তা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষেপে কথা বলার চেষ্টা করব, বিষয়টি হল মানসালাতুল ইত্তেবা ফিস শরিয়া, অর্থাৎ ইসলামী শরীয়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করার, সুন্নতের অনুসরণ করার গুরুত্ব। এই বিষয়টির উপরে আমি সামান্য কয়েকটি কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সকলে কি মুসলিম নাকি কাফের? অনেকে মনে হয় কথাটা বুঝেন নাই। আমরা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছি, যারা আলোচনা শুনতেছি, তারা সকলে কি মুসলিম নাকি কাফের? কেউ কেউ দেখি বলেন না, মুসলিম বলতে লজ্জাবোধ হয় নাকি মুসলিম বলতে খুব অপছন্দ হয়? জি, একজন মুসলিম মুসলিম হওয়া, মুসলিম পরিচয় দেওয়া, এটা একজন মুসলিমের কাছে অত্যন্ত আনন্দের বিষয়, গর্বের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে কারীমে বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথা চাইতে সুন্দর কথা, উত্তম কথা আর কার কথা হইতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, মানুষকে শুধু ডাকে না, আমলে সালে করে, নেক আমল করে, ভালো কাজ করে, وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আর দুনিয়াবাসীর সামনে সব সময় এই ঘোষণা দিতে থাকে, ইন্নানী মিনাল মুসলিমিন, আমি একজন বিশ্বের সকল মুসলিমের মুসলিম পরিবারের একজন সদস্য। সুবহানাল্লাহ, এটা একজন মুসলিম সব সময় বলে বেড়ায় অত্যন্ত গর্বের সাথে, আনন্দের সাথে, যে ইন্নানি মিনাল মুসলিমিন। আমি একজন মুসলিম, এই মুসলিম হওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় ধরনের নিয়ামত। তাহলে সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যারা মাহফিলে এসেছি আমরা সবাই কি মুসলিম নাকি কাফের? আচ্ছা, মুসলিমের বিপরীতে যারা আছে তাদেরকে কি বলা হয়? তাদেরকে অনেকে বলেন না, মনে হয় কাফের বলা যাবে না নাকি? যারা মুসলিম না তাদেরকে কি বলবেন? কাফের কে যদি কাফের না বলেন, মুশরিক কে যদি মুশরিক না বলেন, তাহলে আপনি আমি মুশরিক হয়ে গেল। একজন কাফের, একজন মুশরিক যিনি নিজেকে মুসলিম দাবি করে না, যিনি নিজেকে কাফেরই বলেন, নিজেকে মুশরিকই মনে করেন, এইরকম ব্যক্তিকে যদি আপনি আমি কাফের মনে না করি, তাহলে আমি আপনি কাফের হয়ে যাব। ইমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ হল মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন, যে ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে করে না, তার ইমান ভেঙে যায়, তার ইমান চলে যায়। তাহলে কাফেরকে কাফের মনে করতে হবে, মুসলিমকে মুসলিম মনে করতে হবে। মুসলিমকে কাফের বানানো যাবে না, কাফেরকে কথা বলেন না দেখি আপনারা, এই এলাকা মনে হয় কথা বলা নিষেধ মারবে নাকি? কথা বলা নিষেধ আছে, তাহলে কথা বলেন না। তাহলে একজন মুসলিম তাকে কাফের বানানো যাবে না, আবার একজন কাফেরকে মানে যিনি কাফের দাবি করতেছেন, যিনি নিজেকে মুসলিম মনে করেন না, তাকে কাফেরই মনে করতে হবে, তাকে মুসলিম মনে করা যাবে। একজন মুসলিম যখন ইসলাম গ্রহণ করে মানে মুসলিম হন, অথবা কোন অমুসলিম যদি আমাদের কাছে আসে যে ভাই আমি মুসলিম হতে চাই, ইসলাম গ্রহণ করতে চাই, তখন আমরা তাকে কিভাবে মুসলিম বানাই বলে তো দেখি। আপনাদের কাছে একজন আসলো, আসলে বললো যে ভাই আমি মুসলিম হতে চাই, তো কি পড়াই করা তাকে? কোন কালেমাটা পড়া? কালেমা সাহাব, কালেমা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম নাই, এগুলো আমরা বানানো জিনিস আমাদের, যে এটা এক নম্বরই কালেমা, দুই নম্বরই কালেমা, তিন নম্বরই কালেমা। কালিমা হল একটা হলো কালিমা তো শাহাদা, সাক্ষ্য দেওয়ার কালিমা, যেই সাক্ষ্যটা দিয়ে ইসলাম গ্রহণ করতে হয়, ইসলামে ঢুকতে হয়, এই সাক্ষ্যটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমাটার মধ্যে দুইটা অংশ আছে। প্রথম অংশটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এই পর্যন্ত কালেমার একটা অংশ। আর দ্বিতীয় অংশটা হল ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এটা হল কালেমার দ্বিতীয় অংশ। দুই অংশটাই তাওহীদ, প্রথম অংশটাও তাওহীদের অংশ, একত্ববাদের অংশ, দ্বিতীয় অংশটিও একটা একত্ববাদের অংশ, তাওহীদের অংশ। প্রথম অংশটির একত্ববাদ হল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের তাওহীদ। প্রথম অংশে আমরা যেই স্বীকৃতিটা দিচ্ছি সেটা হল যে ইবাদত একমাত্র আল্লাহ ছাড়া আর কারো জন্য করব না, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, যে আমি কোন ইবাদত, যত রকমের ইবাদত আছে সেটা আমার মুখের ইবাদত, কালবের এবাদত, শরীরের এবাদত, অর্থের এবাদত, যত রকমের আমার এবাদত আছে, একটা এবাদত আমি আল্লাহ ছাড়া আর কারো জন্য করব না। আর দ্বিতীয় অংশ দেখি, এই অংশের তাওহীদ হলো এতবার তাওহীদ। এই অংশে আমি স্বীকৃতি দিচ্ছি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন তরিকায় আমি আল্লাহর ইবাদত করব না। আমি যত ইবাদত করব, যা করব, একটামাত্র তরিকায় করব, একটামাত্র পদ্ধতিতে করব। সেই পদ্ধতিটা কার পদ্ধতি? কার তরিকা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব। এর বাহিরে অন্য কোন তরিকায়, অন্য কোন পদ্ধতিতে আমি কোন ইবাদত করব না। এটাও একটা তাওহীদ। এই তাওহীদটা কিসের তাওহীদ? এটাকে বলা হয় ইত্তেবার তাওহীদ, মানে অনুসরণের তাওহীদ। জমিনে একজন মাত্র ব্যক্তিকে অন্ধভাবে বুঝে না বুঝে যা বলেছেন সব কিছু মেনে নেওয়া ফরজ, করতে অনুসরণ করতেই হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতবার তাওহীদ যদি কারো মধ্যে না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের তাওহীদ, অর্থাৎ একমাত্র এতবা করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই তাওহীদ যদি না থাকে, এই লোক ইমানদার হতে পারে না। কারণ এটা কালেমার গুরুত্বপূর্ণ দুটি অংশ। এক অংশ আল্লাহর ইবাদতের তাওহীদ, আরেক অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের এতবার তাওহীদ। এজন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতবা করাটা এটা সকল মানুষের উপরে ফরজে আইন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতবার বাহিরে কোন ইবাদত আল্লাহ কবুল করেন না, কোন ইমান আল্লাহ কবুল করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতবার বাহিরে কোন আকীদা, কোন মুআমালা, কোন আখলাক আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করেন না। সর্বক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে একমাত্র এতবা, একমাত্র অনুসরণ করতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজে আইন করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله رب العالمين বলেন, কুল হে রাসূল, আপনি দুনিয়ার সকল মানুষকে এই বিষয়টি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে চাও, মহব্বত মানে আল্লাহর ইবাদত করতে চাও, ফাত্তাবিউনি, একমাত্র ইত্তেবা করো, একমাত্র অনুসরণ করো আমার রাসূলের। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া, অনুসরণ ছাড়া কোন আকীদা, কোন ইবাদত, কোন লেনদেন, কোন আখলাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না। এজন্য প্রত্যেকটি আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এতবা ফরজ আইন। কেউ অনেক ইবাদত করছে, অনেক আমল করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত করে নাই, এই সব আমলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতেন এগুলো সব বাতিল, এগুলো সব প্রত্যাখ্যাত। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি এমন আমল করে, এমন কাজ করে যেই কাজটা আমি নবী করি নাই, আমি নবী করার জন্য অনুমোদন দিই নাই, আমি নবী করার নির্দেশ দিই নাই, এরকম কোন আমল যদি আল্লাহর কোন বান্দা বান্দি করে, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে প্রত্যেকটির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা করতেই হবে। এই এত্তেবা করাটা, অনুসরণ করাটা এত জরুরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় একই আমল একই কাজ কোন জায়গায় করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা হয়, আবার অন্য জায়গায় করলে এত্তেবা হয় না, একই কাজ। যেমন পাঁচ ওয়াক্ত সালাতের আজান হয়, আজান হয় না, ডেলি কয়বার আজান হয়? এই পাঁচবার আজান দেওয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা, অনুসরণ। এখন কোন ব্যক্তি যদি ঈদের নামাজের জন্য আজান দেয়, জানাজার নামাজের জন্য আজান দেয়, তাহলে এটা কি এত্তেবা হবে? অসুবিধা কি? আজান তো গুনার কাজ না, আজান তো খুব ভালো কাজ, আজান দিলে সওয়াব হয়, আজান অত্যন্ত ফজিলতের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুআযযিনুনা আতওয়ালুন নাস আলা কাইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন মুআযযিনদের কাঠগুলো অনেক অনেক লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ, যত দূর পর্যন্ত গাছপালা পশু পাখি মুআযযিনের আজান শোনে, কিয়ামতের ময়দানে এই সব কিছু তার জন্য সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ, তাহলে কত ফজিলত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুয়াজ্জিনদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিল মুয়াজ্জিনিন, হে আল্লাহ আপনি মুয়াজ্জিনদেরকে মাফ করে দিন, মুয়াজ্জিনদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। তাহলে আজান দেওয়া কত বরকতের কাজ, ফজিলতের কাজ, সওয়াবের কাজ। কিন্তু এই একই কাজ কোন জায়গায় করলে সওয়াব হয়, আবার কোন জায়গায় করলে গুনাহ হয়, বিদআত হয়। তাহলে ফরজ সালাত পাঁচ ওয়াক্ত সালাতের আগে আজান দিলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা হয়, অনুসরণ হয়। কিন্তু ঈদের নামাজের আগে আজান দিলে, জানাজার আগে আজান দিলে এটা এত্তেবা না হয়ে উল্টা ধাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়। আবার দেখেন, হজ যাওয়ার সময়, ওমরা যাওয়ার সময় আমরা একটা তাল দিয়ে বলি না, সোচ্চার আপনার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিরমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে পড়তে হাজী সাহেবরা আমার ঘরে দিকে যান। এখন আমাদের যে এখানে এই বান্দা দক্ষিণপাড়া আলাদা গ্রামে মসজিদ আছে, এটাও তো আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর না? আমি মসজিদের দিকে যাচ্ছি, ফজিলত হবে, সওয়াব হবে না গুনাহ হবে? বলেন দেখি, আমি খারাপ কিছু করছি, আমি তো ভালো জিনিসটা করছি। আবার আল্লাহর ঘরের দিকে যাওয়ার সময় পড়ছি, অন্য দিকেও পড়িনি, মক্কাতে বাইতুল্লাহ মসজিদে আরাম যেমন আল্লাহর ঘর, এই মসজিদটাও তো আল্লাহর ঘর। তাহলে এখানে পড়লে গুনাহ হয়, ওখানে পড়লে সওয়াব হয়। আচ্ছা, এবার দেখেন, গরু ছাগল এরকম কোন পশু কোরবানির পশু এরকম পশু নিয়ে যদি কোনদিকে রওনা দেন, এই রওনা দেওয়াটা একটা এলাদা। যেমন আপনি একটা গরু নিয়ে বা ছাগল নিয়ে হজের সময় আল্লাহর ঘরে থেকে রওনা দিলেন, তিন প্রকারের হজ আছে, একটা হজ হইল হজের কারণ। হজের কারণের সময় কোরবানির পশু সাথে নিয়ে রওনা দিতে হয়, আপনি কোরবানির পশুটার সাথে নিয়ে রওনা দিয়ে দিলেন, এটা কি ইবাদত না গুনাহ? বলেন তো দেখি, এটা ইবাদত। আপনি গরুটা ছাগলটা মহিষটা উঁটটা আপনি যদি সাথে করে নিয়ে যান, এটা গুনাহ না, এটা ইবাদত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা। এখন যদি এই গরুটা এই ছাগলটা এই উঁটটা আল্লাহর ঘরের দিকে না নিয়ে যদি আপনি এটা নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন, দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন, চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন, বরিশালের উদ্দেশ্যে রওনা দেন, ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেন, রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন, এবার কি এটা সওয়াব না গুনাহ? তাহলে একই কাজ একই ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করেছেন, যেখানে করতে বলেছেন, যেখানে করার অনুমোদন দিয়েছেন, শুধুমাত্র সেখানে করার নাম সুন্নতের ইত্তেবা। এর বাহিরে অন্য জায়গায় করলে তখন এটা ইত্তেবা না হয়, সেটা গুনার কাজ হয়, বিদআত। এই বিষয়টা আমাদের সমাজের অনেক ভাইবোন বুঝে না। অনেক ভাইবোন বলে কি, আমি কি কোনো খারাপ কাজ করতেছি, আমি তো ভালো কাজ করতেছি। কিন্তু ভালো কাজ তো সব জায়গায় সব ভালো কাজ করা যায়, ভালো কাজ করে জান্নাতে যায়, কিন্তু ভালো কাজ করে আবার জান্নাতে যাইতে হবে। কারণ বেদাত যেগুলো এগুলো খুব ভালো কাজ, এগুলো দেখতে ভালো, শুনতে ভালো, মজা কর দেখা যায়, মজা পাওয়া যায়, শুনতে মজা, এবাদতটা করতে মজা, সবকিছুতে মজা লাগে। কিন্তু এই ভালো জিনিসটা সুন্দর জিনিসটা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন বিন্নার, সমস্ত বিদআত দালালা, সমস্ত বিদআত গোমরাহি। আর যত গোমরাহি আছে সমস্ত গোমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে ভালো কাজ করলেও জাহান্নামে যেতে হবে। ভালো কাজটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা, সুন্নতের অনুসরণে না, এই জন্যই কালেমার ভিতরে ইসলাম গ্রহণ করার সময় যেমন আল্লাহর তাওহীদের ঘোষণা দিতে হয়, পাশাপাশি আরেকটা তাওহীদের ঘোষণা দিতে হয়, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি এই সাক্ষ্য দিচ্ছি, এই ঘোষণাও দিচ্ছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর গোলাম, তিনি আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন রাসূল। অর্থাৎ তিনি আল্লাহর গোলাম হিসাবে তিনি যা করতে বলবেন তা করব, যেভাবে করতে বলেন সেভাবে করব, যেটা ছাড়তে বলেন সেটা ছাড়ব। এটাকে আল্লাহ পাক সূরা আল-হাসরের সাত নম্বর আয়াতে সরাসরি ভাবে বলে দিয়েছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন সেটা তোমরা করো, সেটা গ্রহণ করো, আমার রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলেন সেটা তোমরা ছেড়ে দাও, সেটা পরিহার করো। আমার রাসূল যেভাবে যা যখন করতে বলেন সেটা করো, যেটা নিষেধ করেন সেটা থেকে দূরে থাকো। এই জন্য সুন্নতের ইত্তেবা প্রত্যেক নারী পুরুষের জন্য একটা ফরজ, ফরজিয়াত বিষয়। কিন্তু আমার সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে সরে গিয়েছি, ইত্তেবা থেকে সরে গিয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা নাই মানে সুন্নত নাই এইরকম একজন মানুষের জীবনের কোন কর্মকাণ্ড নাই। আল্লাহর একজন বান্দা সকালবেলায় ঘুম থেকে উঠার পর থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত বিছানায় গেলেও সার্বক্ষণিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে, প্রত্যেকটা কাজে সুন্নাত রয়েছে, প্রত্যেকটা কাজে সুন্নাতের এতবার রয়েছে। সালাম দিবেন একজন আরেকজনকে দেখার জন্য, এই সালামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের এতবার আছে, আপনি কেন তাহলে কিভাবে দিতে হবে সালাম, কিভাবে দিলে সুন্নাত হবে? এখানে মনে সালামের প্রচলন নাই এলাকায়, সালাম দেন না একজন আরেকজনকে কিভাবে দিতে হয়? যদি আপনি সালামটা দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা শুধু আসসালামু আলাইকুম বলেন, এই পদ্ধতিতে সালাম দেওয়াটা সুন্নতের এতবা। কিন্তু আপনি এই পদ্ধতিতে না দিয়ে আপনি বললেন সালাম আলাইকুম, আপনি দেখলেন আরেকজনকে সালাম আলাইকুম, এটাও সালাম আছে, কিন্তু সালামটা সুন্নত অনুসারে হয় নাই, সুন্নতের এতবা অনুসারে হয় নাই, হয়ে গেছে সুন্নতের বাহির। এই সুন্নতের বাহিরে হওয়ার কারণে আপনি সারাদিন সালাম দিবেন একটা নেকিও পাইবেন না, কিন্তু সুন্নত অনুযায়ী সালাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সালামের মধ্যে সুন্নতের এতবার সওয়াব ফজিলত আল্লাহ দান করবেন। একজন আরেকজনের সাথে দেখা হয়েছে, সালাম কালাম নাই, এমনি হাত তুলছে, অনেকে এরকম হাত তোলে মুখে কিছু বলে না, এটা কি সুন্নাত না সুন্নতের বাইরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না তাসলিমাল ইয়াহুদ ওয়ান নাসারা বিল আকুফে ওয়াল ইশারা, ইহুদিদের নাসারাদের সালাম হলো আঙ্গুলের ইশারা, হাতের তালুর ইশারা, তারা একজন আরেকজনকে হাতের তালু দেখায়, আঙ্গুল দেখায়, এগুলো হলো তাদের সালামের মাধ্যম, এগুলো নবীন সমাজের সুন্নতের এতবা বাহিনী। আপনি প্রতিদিন কয়েকবার টয়লেটে যেতে হবে, এই টয়লেটে যাওয়ার মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এতবা আছে, আছে না? বাপ পা দিয়ে গেলে সুন্নত হয় নাকি? বাথরুমে তো ডুববেন, কোন পা দিয়ে ডুববেন? জিনা বললেন তাহলে বাথরুমে ঢুকতে ডান পা দিতে হবে, বাথরুমে ঢুকার সময় সুন্নতের এতবা হলো বাম পা দিয়ে, বের হওয়ার সময় তারপরে দোয়া করতে হয়, ঢুকার সময় দোয়া আছে, বের হওয়ার সময় দোয়া আছে, কোন দিকে ফিরে বসবেন কোন দিকে ফিরে বসবেন না এটারও সুন্নত আছে, ডান হাত দিয়ে পরিষ্কার করবেন না বাম হাত দিয়ে পরিষ্কার করবেন এটারও সুন্নত আছে। তাহলে এক টয়লেটের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো সুন্নত, সুন্নতের এতবা। ঠিক একইভাবে খাইতে বসতেন সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, আছে না? কোন হাত দিয়ে খাইবেন, কি বলে খাইবেন, খাওয়ার প্রথমে বিসমিল্লাহ বলে গেলে পরে কি করবেন, তারপরে আপনি প্লেটের মাঝখান দিয়ে খাইবেন না এক পাশ দিয়ে খাইবেন, বেশি বেশি খাইবেন না কম কম খাইবেন, এই সব কিছুর মধ্যে খাবারের মধ্যেই অসংখ্য সুন্নত নিহিত আছে। ঠিক একইভাবে আপনি ব্যবসা বাণিজ্য করতে গেছেন সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, আপনারা সকালবেলায় দোকান করেছেন, দোকান খুলে দোকানের মধ্যে পানি ছিটে দিতেছেন, আগরবাতি দিতেছেন, ধূপ দিতেছেন, এটা কি সুন্নত? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, এটা অন্যান্য ধর্মাবলম্বীদের কার্যক্রম, আপনি সেটাকে একজন মুসলিম হিসাবে দোকানের মধ্যে শুরু করতেছেন, আবার সন্ধ্যাবেলায় আপনি ধূপ জ্বালাইতেছেন, আগরবাতি জ্বালাইতেছেন আপনার দোকানে লক্ষ্মী আসার জন্য, আপনি সুন্নতের এতবা থেকে সরে গেলেন, প্রথম কাস্টমার আসলে বাকি দিলেন না, বলে তুমি আমার প্রথম কাস্টমার, বাকি দেওয়া যাবে না, সারাদিন বাকি দেওয়া যাবে কিন্তু প্রথম কাস্টমার দেওয়া যাবে না, প্রথম কাস্টমার দিলে অসুবিধা কি? আল্লাহ পাক নিষেধ করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, খবরদার প্রথম কাস্টমার বাকি দিও না, তাহলে বোঝা যায় এটা নবী সাল্লামের সুন্নতের এত্তেবা পরিপন্থী, সুন্নতের অনুসরণের বাহিরে। ওজন 1 কেজির জায়গায় 900 গ্রাম দিলেন, এটা মনে হয় নবী সাল্লামের সুন্নত নাকি? নবী সাল্লামের সুন্নতের এত্তেবা বাহিরে দেখালেন ভালো জিনিস, ভিতরে বেজাল জিনিস ঢুকে দিলেন। ফল কিনতে গেছেন, দেখাশোনা করে যে ভালো গুলা ভিতরের কথা গুলা ঢুকে দিচ্ছেন, এটা নবী সাল্লামের আপনি ইচ্ছা করলে সুন্নত অনুযায়ীও করতে পারেন, ইচ্ছা করলে সুন্নতের বাহিরেও করতে পারেন। আপনি দোকানে গেছেন চুল কাটতে, এখানে সুন্নত আছে। আসলে আপনি চুলটা কিভাবে কাটবেন, চুলের স্টাইলটা কি হবে, চারিপাশে মুশরিকদের বিভিন্ন চুলের স্টাইল দেওয়া আছে, আপনি সেগুলো দেখে দেখে চুল কাটলেন, এটা কি সুন্নত হচ্ছে? বর্তমানে আমাদের যুবক ভাইয়ারা এরকম চুল কাটে বেশি বেশি। এই চুল কাটা সুন্নতের পরিপন্থী, সুন্নতের বিপরীত। কিন্তু আপনি যদি বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল কাটতেন, আমার রাসূল সাহাবীরা কিভাবে কাটতেন, যুগে যুগে সালাফ সোয়ালীরা কিভাবে কাটতেন, আমার চুলটা এরকম থাকবে, তাহলে আপনার চুল কাটাটাও সুন্নত অনুযায়ী হইত। আপনি সেলুন দোকানে গিয়ে দাড়ি কাটতেছেন, এটাও মনে হয় রাসূল সাল্লাল্লাহু একটা গুরুত্বপূর্ণ সুন্নত নাকি? সপ্তাহে কয়দিন পর পর দাড়ি কাটা সুন্নত? কদিন পরে কাটবে, 40 দিন পরে একবার নাকি প্রতি সপ্তাহে? আপনি এখানেও সুন্নত এত্তেবা করতে পারেন, তাহলে রেখে দিলেন সুন্নতের এত্তেবা করলেন। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কোন কাজ নাই যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কিন্তু আমি আপনি আমার ভাইয়েরা এবং বোনেরা, আমি প্রথমে যে কথাটা বলতে চাই, এই সুন্নত দেখা যাচ্ছে আমরা অবলীলায় নবী সুলতানের সুন্নতকে পরিহার করতেছি, মুশরিকদের বিজাতীয় কালচারকে, বিজাতীয় সংস্কৃতিকে আমরা জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ করতেছি। এই বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করলে হাসর হবে কার সাথে? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি নাসারারা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের কৃষ্টি কালচার এত্তেবা করো, অনুসরণ করো। কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, রাসূল আপনি বলে দিন আমি আল্লাহর হেদায়েত, তাই হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ হেদায়েত। আমি আল্লাহর হেদায়েতটা তোমাদের শ্রেষ্ঠ হেদায়েত। কথা না বলে খালি সামনের দিকে চলে আসেন। জি আমার ভাইয়েরা, আমরা বলতেছিলাম সর্বক্ষেত্রে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে শরীয়ত হিসাবে, সালাত, রাসপথ হিসাবে নির্ধারণ করেছেন, এই শরীয়তের এত্তেবার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখেছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে প্রত্যেক ক্ষেত্রে জীবনের এমন কোন কাজ মুসলিম হিসেবে করব না যে কাজ নবী সুলতানের সুন্নতের এত্তেবার বাহির। যদি সমস্ত কাজ সুন্নতের এত্তেবা অনুযায়ী করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মতেই জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র তারা ব্যতীত যারা আমার সুন্নতকে অস্বীকার করে। প্রত্যেক উম্মত আমার জান্নাতে যাবে, কিন্তু যারা সুন্নত অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, উমাইয়া বা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত হইতে পারে আবার আপনার সুন্নতের অস্বীকার করতে পারে এমন কারা হইতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, আমার যে উম্মত আমার ইতাআত করে আমার আনুগত্য করে জীবনের প্রত্যেকটা কাজ আমি নবীর সুন্নত অনুযায়ী করে, রাত্রে ঘুমিয়েছে ঘুমানোর পরে যখন রাত্রে গভীর হয় তাহাজ্জুদের সময় হয়, তখন আমার বান্দা বান্দি তার ভিতরে এই কথাটা জেগে ওঠে, আর আমার নবী জীবনে কোনোদিন তাহাজ্জুদ মিস করেন নাই। আমার নবী যতদিন ঘুমাইছেন ততক্ষণে ঘুমাইছেন, আমার নবীর তাহাজ্জুদের নামাজ মিস পাইলেন, আমার নবী রাত্রি শেষ ভাগে তাহাজ্জুদের জন্য উঠে গেছেন, আমার নবীর সুন্নাত হলো তাহাজ্জুদের জন্য উঠে যাওয়া। আমি আমার ঘুমটাকে হারাম করে আমার নবীর সুন্নাতকে ফলো করে আমি তাহাজ্জুদের জন্য উঠে যাই, দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করি। আমার নবী কখনো সালাতুল ফজরের জামাত আমার নবীর মিস হয় নাই, আমার নবীর সুন্নাত হলো ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। আমি আমার নবীর উম্মত হিসেবে আমার নবীর সুন্নাত হিসেবে ফজরের সালাত আমি জামাত আদায় করি। সকালবেলা অফিসে গেলাম, আমার নবীর সুন্নাত হলো অফিসের কাজকর্মে কোনো ফাঁকি না দেওয়া, কোন ধরনের ফাঁকি না দিয়ে সঠিকভাবে অফিসের কাজগুলো আমি করলাম। আমার নবীর সুন্নাহ হলো অফিসে গিয়ে সবগুলো কাজ যথাযথভাবে করা, কারো থেকে কোন ধরনের ঘুষ না নেওয়া। আমি হালাল ভাবে বৈধভাবে অফিসিয়াল কাজগুলো সম্পন্ন করলাম। ঠিক একইভাবে আমার নবীর সুন্নাহ হলো হালাল রিজিকের উপরে জীবন নির্বাহ করা, সুদ মুক্ত থাকা, ঘুষ মুক্ত থাকা, মাদক মুক্ত থাকা, অপরাধ মুক্ত থাকা, সন্ত্রাস মুক্ত থাকা, এগুলাই হল আমার নবীর সুন্নাহ। আমার নবীর সুন্নাহ যারা অনুসরণ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না খালাল জান্নাহ, সুবহানাল্লাহ, এই লোকটা জান্নাত চলে যাবে, সুবহানাল্লাহ। আর ওমান আসানি ফাকাদ আবা, যে লোকটা আমার সুন্নত মানে না, আমার সুন্নতের আনুগত্য করে না, আমার সুন্নত অনুযায়ী তার জীবনের কাজগুলো সমাধা করে না, এই লোকটাই আমাকে অস্বীকার করে। যেই আমাকে অস্বীকার করে সেই জাহান্নামে যাবে, জান্নাত তার কপালে ঢুকবে না, জান্নাতে যাওয়া তার নসিব হবে না, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে সুন্নতের এত্তেবার মধ্যে আছে জান্নাত, সুন্নতের অনুসরণের বাহিরে গেলেই, সুন্নতের বাহিরে জিন্দেগি যাপন করলেই তার মধ্যে আছে জাহান্নাম। আমরা সেই সুন্নতের এত্তেবা করলে কি কি উপকার, সুন্নতের এত্তেবার উপকারিতা গুলো গুরুত্বগুলো, এক নম্বরে সুন্নতের এত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। আল্লাহ যে বান্দা আল্লাহ যে বান্দি সব কাজ সুন্নত অনুযায়ী করেন, সুন্নতের বাহিরে করেন না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দা বান্দিকে মহব্বত করেন, ভালোবাসেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসুন এটা কি চান? অনেকে চায় না, কি চান? আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসুন এটা চায়? আল্লাহ পাক শর্ত দিয়েছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله যদি তোমরা আমার নবীর সুন্নতে এত্তেবা করো আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করি তোমাদেরকে ভালোবাসি আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা পাওয়ার আল্লাহর মহব্বত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হল কি সুন্নতে এত্তেবা করা দুই নম্বর পুরস্কার সুন্নতে এত্তেবা করলে ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন সমস্ত গুনাহ এখানে আমরা যারা আছি কেউ গুনাহ করি নাই এরকম আছে কেউ কম বেশি অল্প বেশি সবাই গুনাহ আমি সহ সবাই এখানে সবাই গুনাহগার সবার গুনাহ আছে আমরা সবাই মৃত্যুকে ভয় করি এই জন্য তাহলে আমার যদি মৃত্যু হয়ে যায় আমার যে গুনাহ গুনাগুলোর আমার কি হবে এই গুনাগুলোর কারণে আমার আজাব কবর হবে আমার হাসরের ময়দানে আজাব হবে আমার জাহান্নাম যাওয়া লাগবে কিন্তু আল্লাহ যদি বান্দার সব গুনাহ মাফ করে দেন আর কোন ভয়ের কারণ চিন্তার কারণ ফেরেশতাদের কারণ নাই এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন আমার নবীর সুন্নতে এত্তেবা করলে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিই কারণ নবীর সুন্নতে এত্তেবা করলে যেমন সগীরা গুনাহ সুন্নতের মধ্যে তারা মাফ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত হলো কোন কবিরা গুনাহ হয়ে গেলে তওবা করে ফেলা তওবা করা তো নবীর সুন্নত তাহলে সে যখন তওবা করে ফেলবে তার আর গুনাহ থাকবে কিভাবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে সুন্নতে এত্তেবা করলে আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে কারিমে আমলের কথা বলছেন জান্নাতে যাওয়ার জন্য যেমন ঈমানের কথা বলছেন ঈমানের পাশাপাশি আমলের কথা বলছেন দেখবেন জান্নাতের ওয়াদা আল্লাহ পাক কোরআনে যত জায়গায় বলছেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত মুবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন কারিমে বারবার বলছেন যারা ঈমান এনেছে যারা আমল সালেহ করেছে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন তাদের জন্য আছে জান্নাত তাহলে জান্নাতের জন্য যেমন ঈমান শর্ত তেমন আমল শর্ত কিন্তু খালি আমল নিয়ে গেলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন এই কথা আল্লাহ ওয়াদা করেন যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমলের কথা বলছেন প্রত্যেক জায়গায় আমলের সাথে আমলে সালেহ বলছেন আমলের সাথে আরেকটা শব্দ আল্লাহ পাক যুক্ত করেছেন সেটা হলো আমলে সালেহ আমলটা সালেহ হতে হবে আমল আমার সালেহ হয় কেমনে আমল সালেহ হতে হলে সেই আমলটার মধ্যে দুটি বৈশিষ্ট্য থাকতে হয় দুটি গুণ থাকতে হয় যেই আমলের মধ্যে এই দুটি গুণ থাকবে এই আমলটা আমলে সালেহ আর যে আমল মধ্যে এই দুটি গুণ থাকবে না ওইটা আমলে সালেহ না কোন দুটি গুণ এক নম্বর গুণ হল আমলটা হতে হবে মুখলিসিন লিল্লাহ অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য খালিস করে হতে হবে এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে কথাটা বারবার বলছেন ফাআবুদুল্লাহ মুখলিসাল লিল্লাহ ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লিল্লাহ আল্লাহর ইবাদত করবা এমন ভাবে তোমার দিনটাকে আল্লাহর জন্য খালিস করে নিবে অর্থাৎ একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই আমলটা করতে হবে আমলটা হতে হবে ইবতিগা ওয়াজহিল্লাহ একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি অন্য কাউকে সন্তুষ্টি করার উদ্দেশ্য থাকে তখন এই আমলটা আর আমল সওয়াব হবে না যেমন ধরেন আমি দশ লাখ টাকা জাকাত দিব। জাকাত দিতে গিয়ে চিন্তা করলাম যে এমনি যদি গোপনে গোপনে জাকাত দিয়ে দিই, কেউ জানলো না শুনলো না কেমনে হয়। অমুক সাহেবের বাড়িতে অমুক সময় জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করা হবে, বা হাজার হাজার লোক এসে রাজ্যে দাঁড়াচ্ছে, এক একটা শাড়ি এক একটা লুঙ্গি দেওয়া হচ্ছে, পাশাপাশি আমার সামনে নির্বাচন ইউনিয়ন পরিষদের বা এমপি নির্বাচন বা যে কোনো নির্বাচন, সেই নির্বাচনে আমার ভোট কেনারও একটা কাজ হয়ে যাচ্ছে। জাকাত হচ্ছে যেই লোকটা একটা লুঙ্গি পাচ্ছে শাড়ি পাচ্ছে, যে লোকটা কিছু টাকা পাইতেছে সেটা আমাকে ভোট দেবে। তাহলে এক কাজ দিয়ে দুই কাজ, জাকাত দিয়ে পাশাপাশি দুনিয়াতে আরো কিছু স্বার্থ হাসিল করা, তখন এই আমলটা আমলের সওয়ালে হয় না, কারণ এই আমলটার মধ্যে ইখলাস হয় না, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হয় না, এর পিছনে অন্য উদ্দেশ্য আছে। এই জন্য আমলটা সওয়ালে হতে হলে এক নম্বরে ইখলাস থাকতে হয়, দুই নম্বরে যেটা থাকতে হয় মুতাবাআতুস সুন্নাহ, প্রত্যেকটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে করেছেন সেইভাবে না হলে এটা আমলের সওয়ালে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কিরাম জিকির করেছেন, এই জিকিরটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো সাহাবায়ে কিরামের মতো যদি না হয়, নিজেদের মন গড়া পদ্ধতিতে নাস্তে নাস্তে জিকির করা, কবরের পাশে গিয়ে ঘুরে ঘুরে জিকির করা, বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে জিকির করা, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কিরাম করেন নাই, তখন এই জিকিরগুলো দেখতে যত সুন্দর ভালো মনে হোক কিন্তু এটা আমল সওয়াব না, এটা নেক আমল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদ শিখিয়েছেন সেই দরুদ এর বাহিরে নিজে বানায় বানায় বিভিন্ন কবিতাকে দরুদ বানায়, যত সুন্দর দরুদে পড়ি কিন্তু এটা সুন্নত হবে না, এটা আমলের সওয়ালে হবে না। এজন্য আমলটা সওয়ালে হওয়ার জন্য শর্ত হল আমলটার মধ্যে ইখলাস থাকতে হবে, আমলটার মধ্যে সুন্নত থাকতে হবে। যেই আমলে ইখলাস থাকবে না, যেই আমলে সুন্নত থাকবে না, ওই আমলটা আমলে সওয়ালে নয়, আর আমলটা আমলে সওয়ালে না হলে সেটা হয়ে যায় হাবা মানসুরা। কেয়ামতের ময়দানে অনেকে বিশাল বিশাল আমল নিয়ে টাকে টাকে আমল নিয়ে হাজির হবে, কিন্তু পরে দেখা যাবে হাবা মানসুরা বিক্ষিপ্ত ধুলাবালির মতো উড়ে চলে যাবে, কোন আমলে নেই তার আমল নামে। তাহলে যে আমলে করবো আমার ভাই বোনেরা সেটা হইতে হবে আমলে সওয়ালে। তাহলে আমলে সওয়ালে হইতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের এত্তেবায় সুন্নতের অনুসরণে আমলটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হতে হলে প্রত্যেকটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের এত্তেবার আলোক হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসার মাধ্যম হলো সুন্নতের এত্তেবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মহব্বতের ভালোবাসার মাধ্যম হলো সুন্নতের অনুসরণ। আমরা দেখি আমাদের দেশে অনেক আশেকের রাসূল আছে, দেখছেন না আপনারা, আশেকের রাসূল, রাসূলের আশেক, রাসূলের আশেক মানে কি, রাসূলের আশেক মানে কি জি, আশেক মানে কি, আশেক বলেন না, আশেকে বাংলা বলেন না, বাংলা কি প্রেমিক, আশেক মানে প্রেম, আশেক মানে প্রেমিক, আর মহব্বত মানে কি কথা বলার কি, আপনারা আমার কথা বুঝতেছেন না, মহব্বত মানে কি ভালোবাসা, মহব্বত মানে ভালোবাসা। আচ্ছা আশেকে আর মহব্বত, প্রেম আর ভালোবাসা দুইটা কি এক জিনিস না ভিন্ন জিনিস? আবার আমি আপনি বাড়িতে গিয়ে আমার আপনার আম্মা আছেন, বই আছেন, আছে না? আমরা আমাদের আম্মাকে, আমাদের বোনকে কি ভালোবাসি না প্রেম করি? যদি তাই বলেন আম্মা আমি আপনার সাথে প্রেম করি, তাহলে আপনার মাথা ঠিক আছে কি নাই? হ্যাঁ, তাহলে বোঝা যায় প্রেম আর ভালোবাসা দুটো এক জিনিস না, এসকে আর মহব্বত দুটো এক জিনিস না। আমরা স্ত্রীর সাথে প্রেম করি না ভালোবাসি, প্রেম করি স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত প্রেম হয় না, সেটা অশ্লীলতা হয়, ব্যভিচার হয়, সেটা প্রেম না, সেটার নাম দিয়েছেন আল্লাহ পাক ফাহশা। কিন্তু বিবাহের পরে স্ত্রীর সাথে প্রেম করা এটা সুন্নত, এটা মহব্বত। কিন্তু প্রেম আর ভালোবাসা, মহব্বত আর আশ্রয় দুটো এক জিনিস না। আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়, প্রেম করতে হয়। আব্বা আম্মাকে ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়, প্রেম করতে হয় না। কিন্তু বাঙালির জাতি প্রেম আর ভালোবাসাকে একবার আল্লাহর সাথে প্রেম করে রাখেন, আল্লাহ রসুলের সাথে প্রেম করে রাখেন, গান মানে আল্লাহ রসুলের সাথে প্রেম করে রাখেন, নাউজুবিল্লাহ। মহব্বতের সীমা রেখা আছে, প্রেমের সীমা রেখা থাকে না। আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে হলে একটা সিস্টেমে, একটা পদ্ধতিতে ভালোবাসতে হবে, নিজের ইচ্ছা মতো মন পড়া মহব্বত করা যায় না। আব্বা আম্মাকে ভালোবাসি তাই বলে আব্বা আম্মার শরীরের যে কোনো জায়গায় হাত লাগানো যাবে না। যদি বলে যে আমি আমার আম্মাকে ভালোবাসি, আব্বাকে ভালোবাসি, কিন্তু এটা বলা যাবে না। কারণ তিনটা সময় আল্লাহ পাক সরাসরি আয়াত নাযিল করে বলে দিয়েছেন এই তিন সময় মা বাবার কাছে অনুমতি ছাড়া যাওয়া যাবে না। তাহলে এখানে মহব্বতের ভালোবাসার সীমা রেখা আছে, কিন্তু যখন প্রেম খেলা খেলবে তখন আর সীমা রেখা নাই, যা মনে হয় তাই পাগলামি করা যাবে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার মহব্বতের একমাত্র মাধ্যম হল এত্তেবা ও সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। যে যত বেশি সুন্নতের অনুসরণ করবে সে তত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ ভালো না বাসে তাহলে থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান-নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আমি আপনাকে দুনিয়ার সব জিনিসের চাইতে বেশি মহব্বত করি, কিন্তু আমার নিজের চাইতে বেশি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর এখনো তুমি ইমানদার হতে পারো না। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু আবার বলেন, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি, এমনকি আমার নফসের চাইতে, আমার নিজের চাইতে আপনি আমার কাছে বেশি প্রিয়, আপনি বেশি মহব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আন ইয়া ওমর, ওমর এতক্ষণে তুমি ইমান আনছো, সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ইমানের অংশ, মহব্বত না করলে ভালো নাম আসলে ইমান নাই। কিন্তু মহব্বতটা কেমনে করতে হবে, এই মহব্বতের মাধ্যম হইল সুন্নতের এতেবা। যদি আমার প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করি, তাহলে বোঝা যাবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। কিন্তু সুন্নতের সাথে দেখা নাই, ঢোল তবলা নিয়ে গান বাজনা করি, দাড়ির ব্যাপারে খবর নাই, নামাজের খবর নাই, তারপরে গাঁজা খাই, তারপর মদ খাই, নারী পুরুষ একসাথে নাচানাচি করি, আবার আশা কেন? নাউজুবিল্লাহ। আমাদের দেশের অনেক আশিকের রাসূলের চিত্রটাই এরকম, যে সুন্নতের সাথে কোন দেখা নেই, সুন্নত থেকে কয়েকশো গজ দূরে, কয়েক মাইল দূরে সুন্নত থেকে আবার আশিকের রাসূল। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মহব্বত করতে হলে সুন্নত অনুযায়ী মহব্বত করতে হবে। এখন আমরা যদি নিজের মন গড়া মহব্বত করি, সেটা মহব্বত না হয়ে সেটা ইমান হারানোর মাধ্যম হয়ে যায়। এই জন্য আমার সম্মানিত ভাইরা, নবী সরকে মহব্বতের মাধ্যম সুন্নতের হাতে, আল্লাহকে মহব্বতের দলিল সুন্নতের হাতে, সুন্নতের হাতে করলে নবী সরকে যেমন মহব্বত করা হয় ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করা হয়, আল্লাহকে ভালোবাসা হয়। কারণ নবী সরকারের মহব্বত, নবী সরকারের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। আল্লাহ কোরআন কারিমে বারবার বলছেন, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে লোক আমার রাসূলের আনুগত্য করে, আমার রাসূলের অনুসরণ করে, সেই মূলত আমি আল্লাহরই অনুসরণ করে। আল্লাহর অনুসরণের মাধ্যমেই হল নবী সরকারের অনুসরণ। এই জন্য নবী সাল্লামের সুন্নতে যাত্রা করলে আল্লাহকে মহব্বত করা হয়। জান্নাতের ঢোকার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একমাত্র মাধ্যম নবী সাল্লামের সুন্নতে যাত্রা। নবী সাল্লামের সুন্নতের অনুসরণ ছাড়া কোন লোক জান্নাতে যেতে পারবে না, কোন লোক নবী সাল্লামের সুন্নতে যাত্রা ছাড়া জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। জান্নাতে যাওয়ার, জাহান্নাম থেকে বাঁচার একমাত্র মাধ্যম ইত্তেবা'ই সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বাদ দিয়ে যেমন নবী সুন্নত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং রাসূল দুইজনে এক এই বিশ্বাস কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কিরাম করেননি। এখন কেউ যদি বিশ্বাস করে যে আহাদ আর আহমদের মধ্যে কোন পার্থক্য নাই, খালি একটা মিমের পর্দা, মিমের পর্দা উঠে দিলে আহাদ আর আহমদ এক হয়ে যায়, অর্থাৎ আল্লাহ এবং রাসুল এক। আল্লাহর ভিতর থেকে রাসুল বের হয়েছেন, রাসুলের ভিতর থেকে আল্লাহ বের হয়েছেন, নাউজুবিল্লাহ। আল্লাহকে রাসুল বানানো, রাসুলকে আল্লাহ বানানো, এই যে আকীদা চিন্তা চেতনা, এটা সুন্নাহ পরিপন্থী, আহলে সুন্নাহ আকীদার পরিপন্থী। আর আহলে সুন্নাহ আকীদার পরিপন্থী কোন আকীদা থাকলে এই লোক জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমার উম্মত অসংখ্য ভাগে বিভক্ত হবে, কোন হাদিসে 73 ভাগে বলছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, সব জাহান্নামে যাবে, একটা মাত্র মিল্লাত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সেই মিল্লাতটা কোনটা? আমি এবং আমার সাহাবীরা আছি, আমি নবী যে আকীদার উপরে আছি, আমার সাহাবীরা যে আকীদার উপরে আছে, এটার উপরে যারা থাকবে তারাই শুধু আল্লাহ পাবে। তাহলে নবী সাল্লামের সুন্নতি আকীদার সাথে যদি আমার আকীদা না মিলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, জাহান্নাম থেকে বাঁচা সম্ভব হবে না। যদি মনে করি মনসুর হাল্লাল আল্লাহর মধ্যে ঢুকে গেছে, আল্লাহ মনসুর হাল্লালের মধ্যে ঢুকে গেছে, একদিন দেখে মনসুর হাল্লাল তো নাই জেলখানা, আরেকদিন দেখে মনসুর হাল্লাল তো আছে জেলখানা আছে, মনসুর হাল্লাল দেখে একদিন আমি আল্লাহর বাড়িতে চলে গেছি, আরেকদিন আল্লাহ আমার বাড়িতে চলে এসেছে। তাহলে এই আল্লাহর বাড়িতে যাওয়া আসা করা, এই আকীদা সুন্নতি আকীদা না, এই আকীদা সুন্নাহ পরিপন্থী বেদাতী আকীদা। তাহলে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে কারো আকীদা না মিলে, আকীদা রাখতেবা না করে, তাহলে জান্নাত পাওয়া সম্ভব নয়, জাহান্নাম থেকে নাজাত, জাহান্নাম থেকে মুক্তি সম্ভব নয়। কারো ভিতরে তাকওয়া কতটুকু আছে, ঈমান কতটুকু বিশুদ্ধ, এটার দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আত্মা। আমার ভিতরে ইমান বিশুদ্ধ নাকি ইমানে গণ্ডগোল আছে, ইমানের ভিতরে কুফর আছে কিনা, নেফাক আছে কিনা, শিরক আছে কিনা, যায়িক আছে কিনা, শাক আছে কিনা, ইমান রোগে আক্রান্ত না ইমান বিশুদ্ধ, আমার তাকওয়া ভিতরে আছে কি নাই, এটার দলিল এটার প্রমাণ হল নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের এতবা করা। যিনি যত বেশি সুন্নতের অনুসরণ করেন, সুন্নতের এতবা করেন, বুঝতে হবে তার ইমানটা তত বেশি বিশুদ্ধ, তার ইমানটা তত বেশি রোগ মুক্ত, তিনি তত বেশি তাকওয়াবান, তত বেশি মুত্তাকী। কারামত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের এতবা। আমাদের দেশে কারামত মানে হলো যে অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড দেখাইতে পারলে মনে করে যে কারামত, জমিনে বিশাল বিশাল অস্বাভাবিক কর্মকাণ্ড দেখাবে দাজ্জাল, দাজ্জাল দেখবেন যে তখন তুমি এটা আসবে এমন এমন কর্মকাণ্ড দেখাবে যেগুলো কেউ পারে না, তখন এই যারা কারামতের বিভ্রান্তিতে আছে তারা দাজ্জালকে দেখলে মনে করবে ও তো বিরাট আল্লাহ বলে চলে আসে, কারণ কারামত আর কারামত, কারামত আর কারামত, কিন্তু কারামত মানি তা না, কারামত মানি হলো যার ভিতরে যতগুলো সুন্নত আছে তার ভিতরে ততগুলো কারামত আছে, এক একটা সুন্নত এক একটা কারামত, এই জন্য সুন্নতটা হল সুন্নতের অনুসরণ হল তাকওয়ার দলিল, ইমান বিশুদ্ধতার দলিল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতীরু ফিল হাওয়া, যখন তোমরা দেখলা কোন মানুষ আকাশে উঠতেছে, হাওয়ার মধ্যে উঠতেছে, আও ইয়ামশি আলাল মা, অথবা পানির প্রতি হেঁটে চলে যাচ্ছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার ওই লোকটাকে তোমরা আল্লাহর বলি হিসাবে সত্যায়িত করিও না, হাত্তা তাআলামু মুতাবাতা সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না ওই লোকটার ভিতরে পরিপূর্ণ সুন্নতের অনুসরণ দেখতে না পাও, ওই লোকটার মধ্যে যদি পরিপূর্ণ সুন্নতের অনুসরণ না দেখো তাহলে কখনো এই কথা সত্যায়ন করিও না যে আল্লাহ এই লোকটার মহব্বত করে বা এই লোকটা আল্লাহর মহব্বত করে, সুন্নত নাই আল্লাহর মহব্বতের দলিল নেই, যেই লোক যত বেশি আল্লাহকে মহব্বত করে সেই লোক তত বেশি সুন্নতের এতবা করে। মুমিনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মুমিন কোন কাজ তার আকীদার বিষয় হোক, ইবাদতের বিষয় হোক, মুআমালাতের বিষয় হোক, আখলাকের বিষয় হোক, কোন একটি কাজ মুমিন সুন্নতের বাহিরে করে না, মুমিন সবসময় সুন্নত তালাশ করে, সবসময় সুন্নত তালাশ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতগুলো জিকির করেছেন প্রত্যেকটা জিকিরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি জিকিরের সুন্নত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আল্লাহ আল্লাহ এরকম জিকির কোনদিন করতেন? এই কথা বলেন না, করতেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম জিকির করতেন? করেন। এখন কোন কোন আলেম সম্মানিত আলেমরা বলেন যে এগুলো তো আমরা সুন্নত বলি না, আমরা জায়েজ বলি, আমরা বলি যে এরকম জিকির করা সুন্নত বলি না, আমরা জায়েজ বলি। আচ্ছা, তো তাহলে আপনি বোঝা গেছে যে সুন্নতি জিকির যা আছে সব শেষ করে ফেলছেন আর সুন্নতি জিকির খুঁজতে পারছেন না, এই জন্য জায়েজ জিকির খুঁজতেছেন। সুন্নতের জিকির কি একটা দুটা? সুন্নতের জিকির যদি কেউ সারা জিন্দেগি করে তো সুন্নতের জিকির তো শেষ করতে পারবে না, তাহলে সুন্নতের জিকির না করে সুন্নতের জিকির ফেলে রেখে জায়েজের জিকির করা এটা অন্তরের বক্রতার দলিল, জায়েজের দলিল। কারণ একজন মুমিন সব কাজে সব আমলে সব ক্ষেত্রে খুঁজবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমার সুন্নাত থেকে যে বিমুখ হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা দেখে এসে করব না, আমাদের সম্মানিত মেহমান, আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান চলে এসেছেন ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত সাহেব ডক্টর আহমদুল্লাহ রিসালি হাফিজাহুল্লাহ তিনি এসে গেছেন ইনশাআল্লাহ, তিনি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। তা আমার সর্বশেষ কথা হলো, আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সকলেই জীবনের সর্বক্ষেত্রে সুন্নতের এতেবা করবো, সুন্নত দিয়ে জীবন সাজাবো, আমাদের জীবনটা সুন্নত উদ্ভাসিত জীবন হবে, শেখ মুক্ত হবে, বিরাট মুক্ত জীবন হবে, তাহলে দুনিয়াটাও শান্তিময় হবে, আখেরাতেও ইনশাআল্লাহ নাজাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণরূপে সুন্নতের ইত্তেবা করার, সমস্ত প্রকারের বেদাতি আকীদা, বেদাতি ইবাদত, বেদাতি মুআমালাত, বেদাতি আখলাক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। শেষ পর্যন্ত আমাদেরকে সবরের সাথে অপেক্ষা করে কোরআন সুন্নাহর কথাগুলো আমাদেরকে শোনার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।